أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে والنجم إذا هوى শপথ নক্ষত্রের যখন হয় উহা অস্তমিত ما ضل صاحبكم وما غوى তোমাদের সঙ্গী বিভ্রান্ত নয় বিপথগামীও নয় وما ينطق عن الهوى এবং সে মনগড়া কথাও বলে না ইহা তো ওহি যাহা তার প্রতি প্রত্যাদেশ হয় তাহাকে শিক্ষা দান করে শক্তিশালী প্রজ্ঞা সম্পন্ন সে নিজ আকৃতিতে স্থির হইয়াছিল তখন সে ঊর্ধ্ব দিগন্তে অতঃপর সে তাহার নিকটবর্তী হইল অতি নিকটবর্তী ফলে তাহাদের মধ্যে দুই ধনুকের ব্যবধান রইল অথবা উহারও কম তখন আল্লাহ তাহার বান্দার প্রতি যাহা ওই করিবার তাহা ওই করিলেন যা সে দেখিয়াছে তাহার অন্তকরণ তাহা অস্বীকার করে নাই সে যাহা দেখিয়াছে তোমরা কি সে বিষয়ে তার সঙ্গে বিতর্ক করিবে নিশ্চয়ই সে তাহাকে আরেকবার দেখিয়াছিল প্রান্তবর্তী বদরী বৃক্ষের নিকট যাহার নিকট অবস্থিত বাসদ্যান যখন বৃক্ষটি যদ্দ্বারা আচ্ছাদিত হইবার তদ্দ্বারা ছিল আচ্ছাদিত তাহার দৃষ্টি বিভ্রম হয় নাই দৃষ্টি লক্ষ্যচ্যুত হয় নাই সে তো তাহার প্রতিপালকের মহান নির্দেশনাবলী দেখিয়াছিল তোমরা কি ভাবিয়া দেখিয়াছ লাত ও উজ্জা সম্বন্ধে এবং তৃতীয় আরেকটি মানাত সম্বন্ধে তবে কি তোমাদের জন্য পুত্র সন্তান এবং আল্লাহর জন্য কন্যা সন্তান এই প্রকার বন্টন তো অসঙ্গত سميتموها أنتم وآباؤكم ما أنزل الله بها من سلطان إن يتبعون إلا الظن وما تهوى الأنفس ولقد جاءهم من ربهم الهدى এইগুলি কতক নামমাত্র যাহা তোমাদের পূর্বপুরুষগণ ও তোমরা রাখিয়াছো যাহার সমর্থনে আল্লাহ কোনো দলিল প্রেরণ করেন নাই তাহার তো অনুমান এবং নিজেদের প্রবৃত্তি অনুসরণ করে অথচ তাহাদের নিকট তাহাদের প্রতিপালকের পথ নির্দেশ আসিয়াছে মানুষ যাহা চায় তাহাই কি সে পায় বস্তুত ইহকাল ও পরকাল আল্লাহরই আকাশে কত ফিরিস্তা রহিয়াছে উহাদের সুপারিশ কিছুমাত্র ফলপ্রসূ হইবে না তবে আল্লাহর অনুমতির পর যাহার জন্য তিনি ইচ্ছা করেন ও যাহার প্রতি তিনি সন্তুষ্ট যাহারা আখিরাতে বিশ্বাস করে না তাহারাই নারীবাচক নাম দিয়া থাকে ফিরিস্তাদেরকে অথচ এই বিষয়ে উহাদের কোন জ্ঞান নাই উহারা তো কেবল অনুমানেরই অনুসরণ করে কিন্তু সত্যের মোকাবেলায় অনুমানের কোন মূল্য নাই অতএব যে আমার স্মরণে বিমুখ তুমি তাহাকে উপেক্ষা করিয়া চলো সে তো কেবল পার্থিব জীবনেই কামনা করে উহাদের জ্ঞানের দৌড় এই পর্যন্ত